بسم الله الرحمن الرحيم صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق قرم كرنا ماي وعشيم دعبان الله نامي شروع صاد শপথ উপদেশপূর্ণ কোরআনের, বরং যারা কাফির তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন ক্বারনিন ফানাদাও ওয়া লা তাহিনা মানাস, তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, অতঃপর তারা আর্তনাদ করতে শুরু করেছে, কিন্তু তাদের নিষ্কৃতি লাভের সময় ছিল না। وَعَجِبُوا أَن جَاءَهُم مُنذِرٌ مِّنْهُمْ وَقَالَ الْكَافِرُونَ هَذَا سَاحِرٌ كَذَّابٌ তারা বিস্ময় বোধ করে যে তাদেরই কাছে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী আগমন করেছেন, আর কাফিররা বলে এ তো এক মিথ্যাচারী জাদুকর। أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের উপাসনা সাব্যস্ত করে দিয়েছে? নিশ্চয়ই এটা এক বিস্ময়কর ব্যাপার। وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد তাদের কতিপয় বিশিষ্ট ব্যক্তি একথা বলে প্রস্থান করে যে তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যদের পূজায় দৃঢ় থাকো, নিশ্চয়ই এই বক্তব্য কোনো বিশেষ উদ্দেশ্য প্রণোদিত। ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أأنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب أمرا সাবেক ধর্মে এ ধরনের কথা শুনিনি, এটা মন গড়া ব্যাপার বই নয়। আমাদের মধ্য থেকে শুধু কি তারই প্রতি উপদেশ বাণী অবতীর্ণ হল? বস্তুত ওরা আমার উপদেশ সম্পর্কে সন্দিহান, বরং ওরা এখনো আমার শাস্তি আস্বাদন করেনি। أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب নাকি তাদের কাছে আপনার পরাক্রান্ত দয়াবান পালনকর্তার রহমতের কোনো ভাণ্ডার রয়েছে, নাকি নভোমণ্ডল ভূমণ্ডল ও এত দুভয়ের মধ্যবর্তী সবকিছুর উপর তাদের সাম্রাজ্য রয়েছে? থাকলে তাদের আকাশে আরোহণ করা উচিত রশি ঝুলিয়ে। جند ما هنالك مهزوم من الأحزاب এক্ষেত্রে বহু বাহিনীর মধ্যে ওদেরও এক বাহিনী আছে যা পরাজিত হবে। كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب তাদের পূর্বেও মিথ্যারোপ করেছিল নূহের সম্প্রদায়, আদ কিলক বিশিষ্ট ফেরাউন, সামুদ লুতের সম্প্রদায় ও আয়কার লোকেরা, এরাই ছিল বহু বাহিনী। إن كل إلا كذب الرسل فحق عقاب এদের প্রত্যেকেই পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে, ফলে আমার আযাব প্রতিষ্ঠিত হয়েছে। কেবল একটি মহান আদের অপেক্ষা করছে, যাতে দম ফেলার অবকাশ প্রতিষ্ঠিত থাকবে না। তারা বলে, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের প্রাপ্য অংশ হিসাব দিবসের আগেই দিয়ে দাও।